الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমি এখন যে বিষয়ে আলোচনা করতে চাই তা হল নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। গত দশে জামাতের সাথে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, হয়তো আপনাদের স্মরণ আছে, তাই না? আর আজকে অল্প আলোচনা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেছেন, ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا. নিশ্চয়ই মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ে সালাত ফরজ। যদি কেউ ফজরের সালাত জোহরে পড়ে হবে না, জোহরের সালাত আসরে পড়ে হবে না, আসরের সালাত মাগরিবে পড়ে হবে না, মাগরিবের সালাত ইশার সময় পড়ে হবে না, আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ জানি, কিন্তু মানায় ত্রুটি। আজকে এক জায়গায় গেলাম, আরেকদিন গেছি, তো ওখানে দশ ছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা সালাত কোন জায়গায় পড়ে, বলে এই মসজিদ এখানে পড়ি। এর আগে একদিন গেলাম, একটা লোককে পেলাম না আমাদের দেশে, আজকে গেলাম, আজকে একটা লোক নেই, বুঝছেন? নেশার সালাম। আরেকদিন গেলাম বৃহস্পতিবারে, তো আমি প্রশ্ন করলাম, তো একজন উত্তর দিলেন, হয়তো ওরা কেউ ছিল না, কারণ বৃহস্পতিবার ছুটির দিন হয়, তো আজকে তো ছুটির দিন না। আমি বলে মনে মনে মনে ভাবলাম আমি যদি ভিতরে যাই, দেখি ওখানে লোক মৌজুদ। একজনকে জিজ্ঞেস করলাম ওখানে আছে তারা, কিন্তু একটা লোক নমাজে আসে না। অনেক এদের মধ্যে থেকে অনেকেই আমার সাথে হজত করেছে, জানি না জামাতের সাথে পড়েনি, এখন পড়ে কিনা তাও সন্দেহ। আমার ভাইরা আমার বড় দুঃখ লেগেছে, হজ আদায় শেষ, হজে গেলেন সবাই একদম পরিপূর্ণ ওয়াদা, মৌত পর্যন্ত সালাত ছাড়বে, পরিপূর্ণ আদা করেছে, কিন্তু আসার পরে তো এরকম করলে হবে আদা? বলেন তো এরকম আদা হবে? সালাতের হুকুম আমাদেরকে কে দিয়েছেন? দ্বিতীয় নম্বরে আল্লাহর নির্দেশ ক্রমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ সালাতের নির্দেশ আছে, আর নির্দিষ্ট সময়ে সালাত। দুঃখ লাগে, হজ আদায় করেছে, উমরা আদায় করে বারবার, কিন্তু সালাত নির্দিষ্ট সময়ে পড়ে না, কিংবা জামাতের সাথে পড়ে না, কিংবা পড়েই না। ভাইরা আমার, এই জন্য গত দর্শে জামাতের সাথে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম, এখন নির্দিষ্ট সময়ে সালাতের গুরুত্ব সম্পর্কে একটি হাত পাঠ করলাম। স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ। ফজরের সালাত ফজরে, কোন কোন মুসলিম, যদি বলি অনেক মুসলিম, হয়তো অত্যুক্তি না হতে পারে, ফজরের সালাত সালাত জামাতের সাথে পড়ে না, পড়েই না, কি বলে আপনারা? ফজরের সালাত চার প্রকার, অনেক মুসলিম দেখা যায় কয়লা পড়ান চার এক খ্রিস্টান, ওইটা কোনটা? ফজরের সালাত। আবার কেউ কেউ আছে জামাত মিস, ওয়াক্ত মিস, দশটায় পড়ে আর নয় সাতটায় ডিউটি যাওয়ার আগেই পড়ে যায়, কি বলে আপনার নামাজ হবে? আল্লাহ যদি বাই চান্স এরকম হয়ে যায়, এক বছর দুই বছর দশ বছর যায়, আর একটা কথা বললাম বাই চান্স উঠতে পারেনি ঘুম থেকে ঘুমের কারণে, তাহলে ওই যখন উঠবে তখন পড়বে, কিন্তু সবসময় প্রাত্যহিক একটা অভ্যাস করে নেয়া যে আমি সাতটা জুজ সময় পড়বো, এরকম নামাজ হবেই না, বুঝতে পারছেন? অতএব ভয় করা উচিত আল্লাহকে। কালকে যদি আপনাদের আপনার মত এসে যায়, আমার মত এসে যায়, আমি নামাজ না পড়ি না পড়া অবস্থায়, তো আমার মতটা কিরকম হবে? কি বলেন আপনারা বলেন তো? আমি জানি আগামীকাল জিন্দা থাকবো, আমি জানি পরশু জিন্দা থাকবো, তাই কথায় পেজ ধরবেন না, পেজ না লাগিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা সরাসরি মানুন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ রসুলের কথা সরাসরি মানুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সংবাদ জানে। আপনি হয়তো আরেকজনকে বুকা বানিয়ে বিভিন্ন কথা বলে ফতোয়া জিজ্ঞেস করতে সময় এরকম বলে, ঠিক না? মশলা প্রশ্ন করতে সময় কেউ এরকম আছে, কিন্তু আল্লাহ দেখছে আপনার মনে কি আছে। তোমাদের তোমার আমলের দিকে আর তোমার মনের দিকে, আমলের দিকে আর মনের দিকে। তো আল্লাহ আমাদের হৃদয়ের দিক। আব্দুল্লাহ বিন মাসউদ একটা হাদিস বলছি, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত তার সময়ে পড়া, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, এটা হলো সর্বোত্তম আমল। বুঝতে পারছেন? এটার বুঝে যায় যার সলা যত বেশি মজবুত হবে সে তত বেশি আল্লাহ বলি হবে, কারণ আল্লাহ নিজে বলেছে ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাৎ মানুষকে বাধা প্রদান করে অশ্লীল কাজকর্ম থেকে আর শরীয়ত বিরোধী কাজ থেকে। আল্লাহ নিজে বলেছে কোন বিষয়ে? সলাতের বিষয়ে। তো আপনার যদি সলাৎ ঠিক হয় বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সলাৎ ঠিক করার চেষ্টা করি, আমাদের দুর্বলতা আছে, সলাৎ যখন দাঁড়ায় হয়তো সলাৎ সেরকম হয় না, এজন্য অনেক সময় সলাতের প্রভাব আমাদের মধ্যে পড়ে না, সলাতের দোষ নেই, দোষ আমার নিজের মধ্যে। কথা বুঝতে পারছেন? আমরা কি করবো? আমাদের দোষ ঠিক করার চেষ্টা করবো, সংশোধন করার চেষ্টা করবো, সলাৎ মজবুত করে আদায় করার চেষ্টা করবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কি বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। একবার হাত দিন। ইনশাআল্লাহ। রাজি। ইয়া আল্লাহ তুমি কবুল করো। আমিন। এই হাদিসে দ্বিতীয় নম্বর প্রশ্ন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, তারপর আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কোন আমল উত্তম? সলাৎ প্রথমে এই হাদিসে। তারপরে তিনি বললেন বিরুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা, মা বাবার সাথে সব ব্যবহার করা। আল্লাহ, বুঝছেন তো? যাদের মা বাবা আছেন মনে করেন আলহামদুলিল্লাহ একটা নিয়ামত, মা বাবা নাই তাদের হক আদায় করবেন, কিন্তু জিন্দা মৌজুদ আল্লাহ মালিক আলহাম, মা আছেন অথবা বাপ আছেন আল্লাহ মালিক আলহাম, উভয় আছেন আল্লাহ মালিক, আরো বেশি আল্লাহ শক্তি, ঠিক কিনা? আচ্ছা, মা বাবা আপনার জিন্দা আছেন বয়স্ক, কষ্ট আপনার সম্মত করতে আপনি নারাজ না সন্তুষ্ট থাকবেন, রাজি থাকবেন? কেউ যে বললাম মুশকিল বুড়ো মরে না হবে নাকি? না, সম্মত করবেন। জান্নাতের পথ আম্মা আব্বা বলো আলহামদুলিল্লাহ। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম আমল নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই ফজরের সালাত ফজরের সময় পড়ব, জোহরের সালাত জোহরের সময় পড়ব, আসরের সালাত আসরের সময় পড়ব, মাগরিবের সালাত মাগরিবের সময় পড়ব, ঈশার সালাত ঈশার সময় পড়ব। আমাদের উপর ফরজ করা হয় পাঁচ ওয়াক্ত ফরজ, পাঁচ ওয়াক্ত সালাত। সবাই মিলে কয় রাকাত? কয় রাকাত? 17। আলহামদুলিল্লাহ 17। বাকি আপনি বেশি করেন আমল আলহামদুলিল্লাহ, এটা আপনি এক্সট্রা করেছেন। ফরজ সালাত এটি হলো আসল, বাকি যদি আমল করতে হবে বেশি ওইটা আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা বোনাস আছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, ঠিক না? কিন্তু আসল যেটা ওইটা যেন না ছুটে কখনো, বুঝতে পারছেন? কাজ ছাড়তে পারি, ডিউটি ছাড়তে পারি, কিন্তু সালাত যেন না ছাড়ি। তাহলে আমাদের জন্য প্রথম যে আমল, আমরা তো জেহাদে যেতে পারছি না, আমাদের জেহাদ কি? প্রথমে সালাত শুরু, সালাত ঠিক করো, বুঝলেন তো? প্রথমে সালাত ঠিক করবো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদায় করবো, এমনি ভাবে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। মা বাবাকে মাফ করো, আমিন। সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত যেমন সেটা আদায় করার তৌফিক দাও, আমিন। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও আমাদেরকে, আখিরাতে কল্যাণ দাও, আমিন। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.